আমি গুরু কার্য মাথায় রেখে দাদারে কি করি আর কোথায় যাই, দাদারে কি করি আর কোথায় যাই। রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। আমি গরু কার্য মাথায় রেখে, গরু কার্য মাথায় রেখে কি করি আর কোথায় যাই, দাদারে কি করি আর কোথায় যাই। রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই, রাত পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। এমন পাখি কেবা পোষে पाखी बोले तेरे खाए तेरे खाए पोहाले पाखी बोले तेरे खाए तेरे खाए गुरु काठ माथाय रेखे गुरु काठ माथाय रेखे की करी यार कोथाय जाय आधारे की करी यार